ছাত্রটি করে শিক্ষকের সঙ্গে মুখ নাড়া তাড়া করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতে শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মুখস্থ করার জন্য এরকম করে নাড়া তাড়া করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এতটুকু কষ্ট দেওয়া বরদাস্ত করলেন না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, তুহাররিক বিহি লিসানাকা লিতাজানা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া তাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয়ই এই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং এরপরে এই কোরআনকে পড়ার যোগ্যতা আমি আল্লাহ নিজে আপনাকে দান করব। আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করি। এই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ঠোঁট নাড়া তাড়া করে কোরআন মুখস্থ করবেন এতটুকু কষ্ট আপনার করা দরকার। আরো মজার বিষয় হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তখন তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা বলছেন ফালআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসাফা। আপনি কি এই লোকগুলোর পিছনে নিজেকে ধ্বংস করে দিবেন? এরা যদি ঈমান গ্রহণ না করে আপনি আফসোস করে শেষ হয়ে যাবেন। তার মানে এত চেষ্টা আপনার করা দরকার নেই, আপনি আপনার কাছে দাওয়াত দিয়ে দেওয়া, এরপরে তারা ঈমান আনলো কি আনলো না এই জন্য আপনার চিন্তার কোন বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দাওয়াতের কাজ করতে গিয়ে বেশি কষ্ট করার থেকে বারণ করার চেষ্টা করছে। এমনি ভাবে এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিল আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল কাম ইয়ানা কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ বিশ্রাম রাখো আরাম করো। কতটুকু? ইসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কমান, আউযিদ আলাইহি অথবা তার চেয়ে একটু বাড়ান। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী যেন সারা রাত ইবাদত করে কষ্ট না করেন এজন্য বললেন যে অর্ধেক বা তার চেয়ে একটু কমাই ইবাদত করেন বা একটু বাড়ান। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন আপনি যেরকম সারা রাত ইবাদত করলে খুশি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি, আপনাকে আরাম করতে দেখলেও খুশি। আর আশ্চর্যের বিষয়, আপনি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে কোন বিষয়ে আলোচনা করছিলেন, পরামর্শ করছিলেন। একজন সাহাবীর আওয়াজ আল্লাহর নবীর চেয়ে একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তা কিন্তু বরদাস্ত করেন নাই। আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না, এমনটা যদি করো আমি তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের সালাম, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জিহাদ, তোমাদের নফল ফরজ সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো। আনতুম লা তাশউরুন, অথচ তোমরা টের পাবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে এত বড় কঠিন ধমক দিলেন আল্লাহ তাআলা। আপনি একটু চিন্তা করেন, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা?

এই মাছের পেটে ছিলেন তিনটা অন্ধকার, আল্লাহ বলছেন অজুল মাছ, তিনটা অন্ধকার কমপক্ষে। এক নম্বর অন্ধকার হল ছিল রাত্র, এরপর দ্বিতীয় অন্ধকার হচ্ছে সমুদ্রের তলদেশে, তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটে। আল্লাহ তারা বলছেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অনেকগুলো অন্ধকারের মধ্যে ডাক দিলেন, কাকে ডাক দিলেন? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, প্রথম শিরক মুক্ত হওয়া। যেটা বললাম সাহায্য পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা দরকার তা হচ্ছে কি, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন শাসককে মানি না, কোন যাজক মানি না, কোন পীর আইন মানি না, কোন পীরের তরিকা মানি না, শাসকের বিধান মানি না, লা ইলাহা সব বাদ, ইল্লাল্লাহ ইল্লা আনতা, আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য সব কিছু আমি বাতিল করে দিলাম। এরপরে বলছেন সুবহানাক, আল্লাহ তুমি নির্দোষ, তুমি যে আমাকে শাস্তি দিয়েছো এজন্য তোমার দোষ না, দোষটা আমার, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই মূলত জালেম ছিলাম, অন্যায় করেছি। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম, অনাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে বিপদ থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে নাজাত দিব। তারা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে দোয়া করলো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইউনুসকে নাজাত দিলেন, এটা কি তার জন্য খাস না সমস্ত মুমিনদের জন্য প্রযোজ্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শুধু তার জন্যই না, এটা সমস্ত মুমিনদের জন্য প্রযোজ্য। যেই মুমিনরা এই কালিমার অর্থ বুঝে শুনে, এই আয়াতের অর্থ বুঝে শুনে, এই দোয়া অর্থ বুঝে শুনে ভালো করে বলবে, আল্লাহ তাআলা সেই প্রত্যেকটা মুমিনকে উদ্ধার করে ছাড়বেন। এখানে খতম করতে বলা হয় না, এখানে এটা খতম বানাইছে, যত জায়গায় পারা যায় ব্যবসা কেন করে, আমাদের খতম ইউনুস পরে দানা কিনে যদি খতম ইউনুস পরে না, আরো যদি বড় লোক দেখে তাহলে খতমে বুখারি, খতমে খাজা গান, বাপ অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে, তুমি খেদমত করো বিয়া শুধু বিকান, এর পরিবর্তে হুজুরদের কাছে যায় হুজুরা শিখেই যায় একটা খতমে খাজা গান পড়ান, আর দোয়া করব আল্লাহ ভালো হলে সুস্থ থাকতে জীবন থাকলে ভালো করে দাও, হায়াত থাকলে ভালো করে দাও, হায়াত না থাকলে তাড়াতাড়ি নিয়ে দাও, কি সুন্দর দোয়া। এই দোয়া কি আল্লাহ রাসূল শিখিয়েছে? এই সমস্ত মানুষের তৈরি করা প্রত্যেকটা মাদ্রাসায় আসরের পরে দেখবেন খতমে খাজা গান পড়ে দোয়া করে, মাদ্রাসা যারা সাহায্য করে তারা সাহায্য করেছিল আল্লাহর জন্য, ভালো কথা। এই লোকগুলো সাহায্য করে যাতে কোনো সওয়াব না পায়, এই জন্য তাদেরকে জানাই দেয় আমরা আপনাদের জন্য প্রতিদিন আসরের পরে খতমে খাজা গান করে দোয়া করি। আর এই ছাত্রগুলো যারা মাদ্রাসায় ভর্তি হয়েছিল দিন শিক্ষার জন্য, সেই ছাত্রগুলোকে এই খাজা গান দুরুদে নারিয়া, জাহান্নামের দুরুদ, নার মানে কি আগুন, দুরুদে নারিয়া মানে কি জাহান্নামের আগুয়া, এই সমস্ত বেদাত তৈরি করে খতমে খাজা গান, দুরুদে হাজারি, এই সমস্ত কতগুলো বই বাজারে বিক্রি হয়, ওই যে মকসুদুল মুমিনিন, তারপরে কি যেন নিয়ামুল কোরআন, এই সব বইগুলোতে বারো চান্দের ফজিলত কতগুলো এরকম তৈরি করে দিয়েছে, মায়ের লেখে আর বাবাই বিক্রি করে না, ছেলে বিক্রি করে, যে ক্যানভাসাররা ওইসব তৈরি করে, মা তৈরি করে আর ছেলে কি করে, এরকম আর কিছু লাইব্রেরি আছে বই লেখে আর বিক্রি করে। আমাদের মনে রাখতে হবে এই খতমে ইউনুস সোয়া লাগবার পর তাদের কোনো দলিল নেই। এই ইউনুস আলাইহিসসালাম কয়বার বলেছিলেন? কোন মুমিন যদি সেই রকম ইমান নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার জীবনে আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি কারো হুকুম মানি না, কারো বিধান মানি না, কোন শাসক মানি না, কোন ধর্মীয় পীর মানি না, কোন কবরওয়ালা, মাদারওয়ালা, খাজাওয়ালা, কাজাওয়ালা, লেনদেনওয়ালা, মন্ত্রী, এমপি, আমি কারো হুকুম মানি না, হুকুম মানি কার, এইরকম বিশ্বাস নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা, আল্লাহ তুমি পূর্ণ পবিত্র, আমরা অন্যায় করেছি সেজন্য তুমি আমাদের সাহায্য করছো, বিপদে ফেলছো, আল্লাহ তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি জালিম হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন আমি ইউনুসকে মুক্তি দিয়েছি এবং এরকম ভাবে প্রত্যেকটা মুমিনকে নাজাত দিব।

ওই মাছের পেটের ভিতরে তাকবি করেছেন, ওই তাকবির আওয়াজ আসমানে পৌঁছে গেছে। ফেরেশতারা শুনতে পেলেন, ব্যারিস্টার পাওয়া গেছে। এই ব্যারিস্টার অবশ্য আমাদের উকিল দাদা, আবার পিসারা খুশি করে তো উকিল ধরা লাগে। এটা পরিষ্কার, ওনারা বলে প্রায় দুনিয়ার আদালতে যদি কিছু বলতে হয় জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে কিছু বলতে উকিল ধরা লাগে, সেই উকিল পিসারা বলে না এরকম। এটা পরিষ্কার, দুনিয়ার জজ নিজে যদি তাকে কেউ খুন করছে তারপরেও সে বিচার করতে পারে না, সাক্ষী তারা দিকে না, আল্লাহ তারা বিচার করতে পারেন কিনা। দুনিয়ার জজদেরকে চাকরি দেওয়া, দুনিয়ার উকিলদেরকে চাকরি দেওয়া দরকার এই কথা বলার জন্য। এমনকি এই উকিলদের কাছে জজরা কি থাকে, জিন্দি হয়ে থাকে, দেখেন না ধর্মঘট করে। এরপরে যদি কয়েকজন বড় বড় ব্যারিস্টার দাঁড়ায় জজের পায়খানা করা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার একজন বিচারকের সঙ্গে আল্লাহকে তুলনা করে এই তীরের মুরিদরা জঘন্য অন্যায় করেছে, জঘন্য শিরক করেছে। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ করে বলছেন আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন, আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে নন? আল্লাহ বলছেন লা ইসলাম মা ইয়াফালু, আল্লাহ কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য, দুনিয়ার বিচারকেরা মানুষের কাছে সরকারের কাছে জবাবদেহি করতে বাধ্য, আল্লাহ কার কাছে বাধ্য আছে? আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? দুনিয়ার সরকার যারা নিয়ম করে দিয়েছে উকিলের মাধ্যমে বলতে হবে, বরং উকিল ছাড়া বলতে হলে তোমাকে আলাদা পারমিশন নিতে হবে, ঠিক কিনা? আপনি যে বলেন যে আমি সরাসরি উকিল ছাড়া কথা বলবো, বলতে দিবে আপনাকে আলাদা? এই জন্য আপনাকে কি করতে হবে, দরখাস্ত করতে পারমিশন নিতে হবে। দুনিয়ার জজদের সিস্টেম হচ্ছে মাধ্যম নিয়ে বলতে হবে, আল্লাহর সিস্টেম হচ্ছে মাধ্যম ছাড়া বলতে হবে। নামাজ আপনি কয়জন ভাই মাধ্যম বলে ইয়াকে না বুধু বলে, ইয়াকে না বুধু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই বলে আমি করি, ভাই মাধ্যম আছে কোনো? নামাজের মধ্যে ভাই মাধ্যম নাই। হজ করতে গেলে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কয় তোর লাব্বাইক শুনবেন, আগে বল তোর অন্তরে কয়টা খাজা বাবা আছে, তোর মধ্যে কয়টা পীর আছে। এবারে নামদা বলছে না না লাব্বাইক না শরীক লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোন শরীক নাই, কোন অংশীদার নাই, আমার অন্তরে কোন খাজা বাবা নাই, কাজা বাবা নাই, পীর বাবা নাই, পন্ডে বাবা নাই, সব দূর খাস করে দিয়ে কোন নেতারত্বই নাই, একমাত্র তুমি আছ। এরপরে লাব্বাইক না শরীক লাক, তখন আল্লাহ কয় আসে, এবার আসে। এত পরিষ্কার বিষয়গুলো। এরপরেও মুসলমান আকিদা বিশ্বাস করে পীর তার আল্লাহকে পাওয়া যাইবে না, দুনিয়ার দজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগবে, এই উকিলের ঠিকাদার নিয়ে আছে বিশ্বাস না। আল্লাহ তারা কি মারাত্মক ভাবে বলে দিয়েছেন, পরিষ্কার আয়াত, মান যাল্লাযি ইয়াসউইন্দাহু ইল্লা বিইজনি, কে সেই ব্যক্তি যা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কেয়ামতের মাঠে আল্লাহ তারা যাদেরকে অনুমতি দিবে তারা সুপারিশ করতে পারবে, এছাড়া কেউ দুনিয়ায় বলতে পারে যে সুপারিশ করতে পারবে? ওই পীর যার সম্পর্কে তুমি আকিদা বিশ্বাস করে তোমাকে সুপারিশ করবে, ওই বেলা নিজে যে নাজাত হবে তার কোন খবর আছে? ও যে মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, এতিম গরিবদের টাকা নিয়ে বড় বড় হাউজিং করেছে, বড় বড় বিল্ডিং করেছে, মার্কেট করেছে, এর হিসেব দিয়ে বলতে পারবে? আল্লাহর নবী এরকম সম্পদের পাহাড় করেছিলেন? আর বাংলাদেশ সবচেয়ে বড় ধনী কারা এখন, খবর আছে কিছু? এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটে বসে তাকবি পড়া শুরু করলেন, আওয়াজ চলে গেল আসমানে। আপনি মনে রাখবেন, আমরা যেরকম দুনিয়াতে বসে আসমানের তারকা দেখি, দুনিয়াতে আসমানের ফেরেশতারাও দুনিয়ায় বসে যারা আল্লাহর সত্যিকার তাকবি করে, আল্লাহর ইবাদত করে, তাদের নূর, ইমানের নূর চমকাতে থাকে, ফেরেশতারা দেখতে থাকে। ইউনুস আলাইহিস সালামের আওয়াজ চলে গেছে, ফেরেশতারা চিনে মুমিনদেরকে, যেই মুমিনরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভোর রাতে আল্লাহর ইবাদত করো, গোপনে আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোন মানুষ দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখতে পায়। কোরআনে বলা আছে ইয়াসআদু ইলাইহিল কালিমু তাইয়িবু ওয়াল আমালু সালিহু, বান্দা যত নেক আমল করে এবং যত ভালো তাকবি তাহমিল করে এই সবগুলো আল্লাহর দরবারে উঠে প্রণাম, ইলাইহি ইয়াসআদু কালিমু তাইয়িবু ওয়াল আমালু সালিহ। ফেরেশতারা তিনটে ইউনুসকে